ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين আজকের দর্সে আমরা দেখব তাওহীদ আমরা শুরু করেছিলাম কিসের দর্স তাওহীদের দর্স এবং তাওহীদ কয় প্রকার তাওহীদ কাকে বলে তাওহীদ না থাকলে কি হবে তাওহীদের বিপরীত কি তাওহীদের বিপরীত কি জানেন অমল ভাই তাওহীদের বিপরীত কি আলোর বিপরীত অন্ধকার তাওহীদের বিপরীত কি শিরক আপনি তাওহীদবাদী না হন আপনি যদি তাওহীদে মানে ফাঁকি দেন তার মানে আপনি কি হয়ে যাবেন মুশরিক আর মুশরিক হলে আপনার কোন আমল কবুল হবে না এমনকি নামাজ রোজা হজ যাকাত কিছু না তাওহীদ দরকার এই কথা আপনাদেরকে দর্শের এই দর্শ বা এই কোর্স শুরু করার আগে বলেছিলাম আমরা মোটামুটি তাওহীদের উপরে দর্শ শেষ করতে যাচ্ছি আরো অন্য কোর্স আছে সেই কোর্স অবশ্য শুরু করব শেষ দর্শে আপনাদেরকে বলব যে আপনারা তাওহীদের প্রতি মানুষকে আহ্বান করুন তাওহীদের প্রতি মানুষকে আহ্বান করুন আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করার মর্যাদা বিশাল আর তার মাহাত্ম্য বড় এ কথা আপনারা অবশ্যই জানেন তাহলে নবী রসুলের যে কাজ করে গেছেন তাদের পেশা তাদের বৃত্তি সালেহীন ও আউলিয়াগণের এটাই হচ্ছে ময়দান ভালো হতে চান যদি আপনি সালেহ বা নেক লোক হতে চান ওলিয়াল্লাহ হতে চান তাহলে পরে আপনাকে এই দাওয়াতের ময়দানে থাকতে হবে তার কারণ মানুষের উপরে প্রথম ফরজ হয় ইলেম ইলেম তলব করা ইলেম শিক্ষা করা তারপর ফরজ হয় কি আমল আর তারপর তিন নম্বরে যে ফরজটা হয় সেটা হল দাওয়াতের কাজ আর এই তিনটে কাজ করার জন্য যে ফরজটা হয় সেটা কি সবর বা ধৈর্য এখন আমরা কোন নম্বর স্টেজের কথা বলছি তিন নম্বর স্টেজ যাকে আপনারা বলেন থার্ড গিয়ার ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার পার হয়ে গিয়ে এখন থার্ড গিয়ারে দিয়েছেন গাড়ি ঠিক আছে তারপরে যখন ফোর্থ গিয়ারে গাড়ি দেবেন গাড়ি তখন খুব দ্রুতগামী হয়ে যাবে খুব দ্রুত চলবে থার্ড গিয়ারের কি কাজ থার্ড গিয়ারের কাজ হল যে আপনি মানুষকে আহ্বান করবেন কিসের দিকে যা শিখলেন এবং যা আমল করলেন তার দিকে যেটা সঠিক বলে জানলেন তার দিকে মানুষকে আহ্বান করতে হবে আর আল্লাহর দিকে যে মানুষকে আহ্বান করে তার থেকে ভালো লোক আর কে হতে পারে হাফেজের আয়াতটা কি ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন যে তার থেকে আর ভালো লোক কে আছে যে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে আর ভালো কাজ করে কারণ কাজ হচ্ছে আগে বললাম কাজটা হচ্ছে আগে তারপরে আহ্বান ভালো কাজের দিকে আহ্বান করতে হলে নিজেকে ভালো কাজ করতে হবে তাই না হলে সেটা গ্রহণযোগ্য হবে না মানুষ সেটা গ্রহণ করবে না দেখো এ বলছে এটা করা হারাম অথচ নিজে করছে এটা এ বলছে এটা করা ফরজ অথচ নিজে করে না মানুষ গ্রহণ করবে না এই জন্য আদব হল নীতি হল যে আপনি সে কাজ আগে করবেন যেটা অপরকে করতে বলবেন আর আপনি সেই কাজ নিজে বর্জন করবেন আগে বর্জন করবেন যেটা আপনি অপরকে ছাড়তে বলবেন অবশ্য যেটা আপনি পারবেন না সেটা আলাদা কথা তা বলে না বেটা বিড়ি খাস না রে বিড়ি খাওয়া খুব খারাপ বিড়ি খাস না বিড়ি খাওয়া খারাপ না এটা না কারণ আমি ছাড়তে পারছি না তুই খাস না ও কোন বাপই চায় না যদিও বিড়ি খোর হোক তবুও চায় না যে আমার ছেলে বিড়ি খোর হোক এল্লাম শালা জানি না বেগাইরাত বহু মানুষ আছে লে বেটা খা তাই না তাই না বাপ বেটা ভাগ করে খায় অর্ধেক বাপ অর্ধেক বেটা আছে হ্যাঁ তো এমন কথা না যে জিনিস আপনি হয়তো আপনার সে আমল করার আপনার শক্তি নেই তৌফিক নেই আপনি কি সেই আমল করতে বলবেন না যেমন আপনি গরিব মানুষ আপনার এত টাকা নেই যে আপনার জাকাতের নেশাব পরিমাণে পৌঁছেছে আপনি কি আপনি বলবেন না যে মানুষরা তোমরা জাকাত দাও হে মুসলমানরা জাকাত দাও, এটা কি বলা অন্যায় হবে? হজের সময় আসছে, এই যে সামনে হজের সময় আসছে, আপনার টাকা নেই, আপনার হজের ক্ষমতা নেই, আপনি কি, আপনি একজন দায়ী মানুষ, আপনি কি লোকদেরকে বলতে পারবেন না, বড় লোকদেরকে যাও হজ করে যাও, হ্যাঁ যা ধনী তুই যা রে হজে, বারে কাবার ঘরে নাকি বলে যাও, নসিহত করবেন আপনি করতে পারবেন, আপনি করতে পারবেন না, কে তখন কি তার জন্য এই কথা বলা হবে, যারে তুই নিজে হজ করিস নি আমাকে হজ করতে বলছিস? না না না, এগুলো মানুষ বোঝে, যেটা করবেন বা যার দিকে আহ্বান করবেন এবং আপনি সে কাজ করতে পারবেন, এমন কাজ যদি আপনি না করেন অথচ মানুষকে আহ্বান করেন, তাহলে মানুষ আপনাকে নিশ্চয়ই খারাপ জানবে, আপনার কাছ থেকে গ্রহণ করবে না। সবচেয়ে উত্তম কথা কে বলে? যে কথা দিয়ে, যে নিজের কথা দিয়ে আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, বুক খুলিয়ে বলে আমি হচ্ছি মুসলমান, আমি একজন মুসলিম। এখান থেকে অবশ্য অনেক ফেসবুকের মুফতিরা বলছে, অনেকেই বলছে যে মুসলমান ছাড়া নিজেকে পরিচয় দেওয়া যাবে না, আমি মুসলিম, ঠিক আছে অমুসলিমদের কাছে আমি মুসলিম, কিন্তু মুসলমানদের মাঝে যখন ভাগাভাগি হয়ে গেছে, আল্লাহ রাসূলও বলেছেন মুসলমান ছাড়া তোমাদের পরিচয় নেই, হুয়া সাম্মাকুম মুসলিমিন, ঠিকই আছে, কিন্তু এটা কখন? যখন সব মুসলমান ছাড়া, মুসলমানদের মাঝে ভাগাভাগি হয়নি, আল্লাহ নবীর যুগে ভাগাভাগি হয়নি, এমনকি হযরত ওসমানের যুগ আসা পর্যন্ত মুসলমানদের মাঝে ভাগাভাগি হয়নি, যখন ভাগাভাগি হয়ে গেল, ঠিক আছে, আপনার গ্রামে বিশাল গ্রাম, আঠারো পাড়া গ্রাম, সেই গ্রামের মাঝে একটি মাত্র নুরুল হুদা, এবার যদি শহীদ মিয়া সেই গ্রামে যায়, গেল ভাই নুরুল হুদার বাড়ি কোনটা, সমস্যা নেই অমুক জায়গায় যাও, কিন্তু যখনই ওই গ্রামে দুটো তিনটে পাঁচটা এমনকি তিয়াত্তরটা নুরুল হুদা হবে, তিয়াত্তরটা কটা, তিয়াত্তরটা নুরুল হুদা হবে, তখন শহীদ মিয়া যখন যাবে গিয়ে বলবে ভাই নুরুল হুদার বাড়ি কোনটা, তখন যাকে জিজ্ঞেস করবেন সে কি বলবে? বলবে ওই পাড়াতে যাও, কি বলবে? কোন নুরুল হুদা, কার বেটা, কি করে, কত রকম ভাবে বুঝিয়ে তবে নুরুল হুদা, নুরুল হুদার পরিচয় পাওয়া যাবে, তাহলে শুধু নুরুল হুদা বললে তখন কোন লাভ হবে না। এই জন্য তিয়াত্তর ফিরকা যখন হয়ে গেছে, হক ও বাতিল হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা ফিরকা ছাড়া সব জাহান্নামী, তখন সেই ফিরকার পরিচয় লাগবে। তার পরিচয়টা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরিচয় বলেছেন সেই পরিচয় দিয়ে বলতে হবে যে হ্যাঁ অমক ফিরকা হচ্ছে, তখন বলতেই হবে, তখন শুধু মুসলমান বলে হবে না, তুমি কি বলে মুসলিম, তাই বলে হবে। আপনি ধরুন আপনি কোথায়, একটা লোক আপনাকে জিজ্ঞেস কোথায় ভাই বাড়ি কোথায়, সে বাংলাদেশি জিজ্ঞেস করছে কোথায় বাড়ি, ও যে বাংলাদেশ, বাংলাদেশ তো বটে, বাংলাদেশ কোথায়, তো বলছে বামুনবাড়িয়া, বামুনবাড়িয়া কোথা, তখন আবার সে ইউনিয়নের নাম করবে, গ্রামের নাম করবে, পাড়ার নাম করতে হবে না, হবে না, যতক্ষণ না চিনা গেছে। তো আপনাকে, আপনি শুধু মুসলিম বললে আপনাকে কে চিনবে? এই জন্য পরিচয়ের জন্য, আর এটা কখন, যখন ভাগাভাগি হয়েছে, যখন ফেরকা ফেরকা, ও তো তিয়াত্তরটা বলা হয়েছে, তিয়াত্তরের বেশি ফেরকা আছে ইসলামে, তাই না, মৌলিক ফিরকা হচ্ছে তিয়াত্তরটা, কিন্তু সেই তিয়াত্তর থেকে আরো বিভিন্ন নাম হয়েছে, বিভিন্ন নাম নিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম কর্মকাণ্ড করে যাচ্ছে। কেউ বলছে হাদিস মানি না, কোরআন মানি, শুধু শুধু কোরআন মানব, হাদিসের দরকার নেই, তাই হবে নাকি? হ্যাঁ, আল্লাহুল মুস্তাহান। অধিকাংশ মুসলমানরা হল মুশরিক, এটা আমার কথা না, কার কথা, আল্লাহর কথা, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, এটা আল্লাহর কথা, অধিকাংশ যারা ইমানদার তারাই মুশরিক অধিকাংশ, আর যারা মুসলমান তারা তো আছেই, যারা মূর্তি পূজক, যারা পৌত্তলিক, যারা আল্লাহর সঙ্গে শরিক করে তো আছেই, নাস্তিক আছে, কাফের আছে, ওদের কথা বাদ দেন, মুসলমানদের কথা, ইমান আনার পরেও তারা অধিকাংশ কি মুশরিক। তা শুধু মুসলিম বলি হবে? মুসলিম কোন মুসলিম, কোন মুসলিম, এ লেবেল লাগাতে হবে না, পরিচয়ের জন্য লেবেল লাগাতে হবে, আর আপনাকে পরিচয় দিতে হবে যে আপনি কোন মুসলিম, কোন শ্রেণীর মুসলিম, সেই শ্রেণীর মুসলিম কি যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মা আনা আলাইহি ইয়াউম ওয়া আসহাবি, আজকের দিনে আমি এবং আমার সাহাবীরা যে মতাদর্শের উপরে প্রতিষ্ঠিত আছি সেটাই হচ্ছে হকপন্থী, সেটাই হচ্ছে ফেরকা নাজিয়া, সেটাই হচ্ছে জামাআহ, সেটাই হচ্ছে হকপন্থী, সেটাই হচ্ছে বেহেশতি, সেটাই হচ্ছে জান্নাতি, আর সেটাই হচ্ছে দুনিয়াতে সাহায্য প্রাপ্ত। তায়েফা মানসুরা আপনাকে পরিচয় দিতে হবে। এখন সবাই যদি বলে যে আমরা হচ্ছি সেই দল, দাবি করলে তার হয় না, সবাই তো নিজের নিজের ঘোলকে মিষ্টি বলে, তাই না? সবাই বলবে নিজের ঘোল মিষ্টি, আম কিনতে যান বিভিন্ন রকম আম, হ্যাঁ আমার আমটা মিষ্টি, আমার আমটা ভালো, কেউ বলবেন যে আমার আমটা টক, আমার দইটা টক কেউ বলবে না, সবাই বলবে লাইলি আমার, লাইলি একমাত্র সুন্দরী মেয়ে, তার জন্য বহু যুবকের দাবি, সবাই বলে লাইলি আমার, অথচ লাইলি কাউকে চেনে না, লাইলির খবর নাই যে কে কে তাকে ভালোবাসে। সুতরাং পরিচয় লাগবে। এখন আমি কি বলতে যাচ্ছিলাম, যে ব্যক্তি তৌহিদের দিকে আমল বা আহ্বান করবে তার আগে তাকে শিখতে হবে তৌহিদ, তারপর আমল করতে হবে, তারপর কি করতে হবে, মানুষকে আহ্বান করতে হবে, দাওয়াত দিতে হবে। কিন্তু দাওয়াত দেওয়াটা সহজ না, কারণ এই মুশরিকদের পরিবেশে, যেখানে অধিকাংশ মুশরিক, সেখানে আপনি দাওয়াত দিতে গেলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কায় কি অবস্থা হয়েছিল আপনারা জানেন, এবং মদিনাতে গিয়েও কি হয়েছিল জানেন, এগুলো হতে পারে আপনার ক্ষেত্রে হতে পারে। এই জন্য চার নম্বর গিয়ার আসবে, সেই চার নম্বর গিয়ার দিতে হবে, সেটা হচ্ছে কি, সাবর। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিসসাবর। শেষ পর্যায়ে হচ্ছে সবুর, ধৈর্য করতে হবে। আপনি আপনার বাড়িতে ডাক দেবেন, আহ্বান করবেন, কেউ সাড়া দেবে না, ঠাট্টা ব্যঙ্গ বিদ্রুপ। হ্যাঁ, এক ভাই বলছেন যে আমি দাড়ি রেখেছি তার জন্য আমার বাড়িতে আমার ছোট ছোট বন্যা পর্যন্ত লাদেন চাচা, কেউ বলছে তালেবান, কেউ বলছে চাচা, কেউ বলছে কি বলে বাংলা, কত রকম নাম। আজি সৌদি আরবের মতো জায়গাতেও, সৌদি আরবের মানে ভেতরেও বলছে তালেবান, হাজি বললাম। হ্যাঁ, এইভাবে যদি আপনি ধৈর্য না ধরেন তাহলে পরে মুশকিল হয়ে যাবে, ধৈর্য ধরতে হবে। আচ্ছা, কি বললাম, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মানুষকে আহ্বান করো, তুমি মানুষকে আহ্বান করো, কিসের দিকে, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়িযাতিল হাসানা। হ্যাঁ, আহ্বান করো কি করে, কট্টরভাবে, এই নামাজ পড়, এই কেন তুমি মানিস না, এই না না না না না, বিল মাওয়িযা, উপদেশ দেওয়ার সাথে, হিকমত ও সদুপদেশ, হিকমত অবলম্বন করতে হবে। হিকমত মানে কৌশল, কৌশল, যেখানে যেমন কথা বললে ফেতনা হবে, খবরদার বলবে না, একটু হিকমতের সঙ্গে বললে যাতে মানুষ মেনে নেয়, ঠিক সেইভাবে বলবে। আর ওয়াজাদিল হুম বিল্লাতি হিয়া আহসান, আর তাদের সাথে আলোচনা করবে সৎভাবে, তর্ক যদি করতে হয় কোনো বিষয়ে তো সৎভাবে করবে, ঝগড়াঝাঁটি করে নয়, কারণ ঝগড়াঝাঁটি করে লাভ হবে না, আর জোর জবরদস্তি করেও কোনো লাভ হবে না। লা ইকরাহা ফিদ দ্বীন, তরবারির মাধ্যমেও তুমি সবাইকে মুসলমান বানাবে তাও হবে না। আফা আনতা তুকরিহুন নাসা হাত্তা ইয়াকুনু মুমিনিন, হবে নাকি, তুমি জোর করলে জবরদস্তি করলে কি সবাই মুসলমান। ওয়ালাউ শা আল্লাহ লা আমানা মান ফিল আরদি জামিআ, আল্লাহ চাইলে সারা বিশ্বের মানুষ মুসলমান হয়ে যাবে, তুমি চাইলে হবে না। লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, হিদায়াত তোমার হাতে নেই, আল্লাহ যাকে ইচ্ছা তাকে, আল্লাহ চান না, আল্লাহ চান না সমস্ত দুনিয়ার মুসলমানরা কি মানুষরা কি হয়ে যাক, মুসলমান হয়ে যাক, আল্লাহ চাইলে সবাই হয়ে যেত। তাহলে তুমি কেন জোর জবরদস্তি করবে, কেন বোম ফাটিয়ে ইসলাম প্রচার করবে? ওরা যে বলেছে ইসলাম তরবারি দ্বারা প্রচারিত হয়েছে, ভুল কথা, ইসলাম তরবারি দ্বারা প্রচার হয়নি, তরবারি ব্যবহার করা হয়েছে প্রয়োজনে, যতক্ষণ আপনার চলেছে হোমিওপ্যাথিক কি বলে অ্যালোপ্যাথিক এসে ওষুধ দিয়ে আপনি কাজ চালিয়েছেন, কিন্তু যখন একা একেবারে আর চলছে না, তখন ডাক্তারকে কি ধরতে হয়েছে, ছুরি ধরতে হয়েছে, না হলে বাঁচবে না রোগী, আলাদা কথা, কিন্তু এই নয় যে তরবারি দ্বারা ইসলাম প্রচার হয়েছে। মোট কথা, হিকমতের সাথে এবং উপসদ উপদেশের সাথে আমাদেরকে মানুষকে আহ্বান করতে হবে, যাতে মানুষ ইসলামের বদনাম না করে। ইসলাম কি দুর্বল হুজুর? না, দুর্বল না, কিন্তু দুর্বলতা আছে মুসলমানদের মাঝে, দুর্বলতা আছে, সেই দুর্বলতাকে সবলতায় পরিণত করতে হলে ওই দুর্বল অবস্থাতে ছোড়াছুড়ি ধরলে হবে না, কি করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং সেই সাথে মানুষকে আহ্বান করতে হবে, মানুষ তৈরি করতে হবে, যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি মক্কায় করেছিলেন। হুজুর চিরদিন কি মক্কায় পড়ে থাকবো? হ্যাঁ, থাকতে হবে, যতদিন না আল্লাহর আদেশ এসেছে। আল্লাহর আদেশ আসা পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে, এছাড়া আমাদের করণীয় কিছু নেই। দু চারজন গিয়ে আত্মঘাতী বোমা হামলা করে নিজেকে শহীদ করে দিয়ে কিছু মানুষকে ধ্বংস করে দিয়ে কি লাভ? লাভ থাকলে করো, কিন্তু লাভ না থাকলে খাম খাতে মুসলমানদের বদনাম করে, ইসলামের বদনাম করে সারা বিশ্বে এদেরকে ছোট করা তোমার কাজ নয়। তোমার যে কাজ, সে কাজ হল আল্লাহর রাস্তায় আহ্বান করো হিকমতের সাথে এবং সদুপদেশ দ্বারা। আল্লাহ তাআলা বলছেন, কুল হাজিহি সাবিলি, হে মোহাম্মদ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন হাজিহি সাবিলি, এটাই আমার পথ। সেই পথটা কি? এটাই আমার নীতি, এটাই আমার রীতি। সেটা কি? আদউ ইলাল্লাহি আলা বাসীরা, আমি মানুষকে আহ্বান করি সজ্ঞানে, জ্ঞানহীনতাই নাই। জ্ঞান নাই, দু চারটা বাংলা বই পড়ে নিলাম, ইংলিশ পড়ে নিলাম, দিয়ে শুরু করলাম ফতোয়া দিতে, না তা না। একটা একটা মানে হাদিস পড়ে বা কোরআনের একটা আয়াত পড়ে ফতোয়া দেওয়া যায় না। বিভিন্ন আয়াত, বিভিন্ন হাদিস, যেমন শুধু কোরআন দিয়ে ফতোয়া দেবেন তাও হবে না, হাদিস জানতে হবে, তাই না? এখন যদি আপনি ফতোয়া মেনে চলেন তাহলে পরে একটা হাদিসে আছে, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাত, যে ব্যক্তি দুটো ঠান্ডা নামাজ পড়বে জান্নাতে যাবে। তাহলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি দরকার আছে? খালাস, ওই হাদিসের আমল করুন না। এই হাদিস দিয়েই শুধু অতিরিক্ত দুটো ঠান্ডা নামাজের ফজিলত বর্ণনা করা হয়, তার মানে এই নয় যে আর তিনটে নামাজ বাদ দিলেই হবে, তাই হবে নাকি? না, সামান্য দুটো একটা হাদিস, এক ফেসবুকের মুফতিরা লিখছে আল্লাহর নবী আমাদের শেষ নবীকে শ্রেষ্ঠ নবী বলা হবে না। আয় আয় আয়, শ্রেষ্ঠ নবী বলা হবে না কেন? না, আল্লাহ নবী নিষেধ করেছেন তোমরা আমাকে কারো উপরে প্রাধান্য দিও না, শ্রেষ্ঠত্ব দিও না। তাই এবার আল্লাহ তাআলা যে বলছেন, তিলকা রুসুল ফাদ্দালনা বাদাহুম আলা বাদ, এই যে রসুলগণ, তাদের মধ্যে কাউকে আমি কারো উপরে, কিছুকে কিছুর উপরে প্রাধান্য দিয়েছি, শ্রেষ্ঠত্ব দিয়েছি। আল্লাহ জি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আনা সাইয়িদু উলদে আদম ইয়াউমুল কিয়ামা, আমি আদম সন্তানের সর্দার কিয়ামতের দিনে। ওয়ালা ফখর, এতে কোনো গর্ব নাই, কিন্তু আমি কিয়ামতে আদম সন্তানের সর্দার। কিন্তু এরা একটা হাদিস পড়ে, বুখারীর হাদিস, আল্লাহ নবী নিষেধ করেছেন, খালাস শেষ নবী, শ্রেষ্ঠ নবী বলা হবে না, সব নবীরা সমান, আর কোরআনের আয়াতও খেয়াল করে না, এই ভারী মুশকিল এদেরকে নিয়ে। কিন্তু আল্লাহ বলছেন, বলো আমি, আমার রীতি হচ্ছে এই, আমার পথ হচ্ছে এই, যে আদউ ইলাল্লাহি আলা বাসীরা, সজ্ঞানে। এই জন্যে প্রথমেই আমি বলেছিলাম, প্রথম ফরজটা কি? জ্ঞান শিক্ষা করা, ইলম শিক্ষা করা, তারপর আমল করা, তারপর দাওয়াতের কাজ করা। হ্যাঁ, আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবা আনি, আমি এবং আমার অনুসারী, এদের একই কাজ, প্রথমে ইলম, তারপরে দাওয়াতের কাজ। যাই হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খাইরুল লাকা মিন আন ইয়াকুনা লাকা হামুরুন নাম। হে দাই, শোনো, তোমার দ্বারাতে, তোমার মাধ্যমে, তোমার চিঠিতে, তোমার এসএমএসে, তোমার টেলিফোনে যদি একটা লোক হেদায়েত পেয়ে যায়, তোমার আহ্বানে যদি একটা লোক হেদায়েত পেয়ে যায়, একজন মুশরিক মুসলিম হয়ে যায়, মানে তৌহিদবাদী হয়ে যায়, কিংবা একজন অমুসলিম মুসলিম হয়ে যায়, তাহলে সেটা তোমার জন্য আরবের শ্রেষ্ঠ সম্পদ লাল উটনি বা লাল উট অপেক্ষাও উত্তম। লাল উট জানেন, আরবের শ্রেষ্ঠ সম্পদ, এখন বর্তমানেও আছে মনে হয়, লাল রঙের উট বা উটনি, আর যদি সে গর্ভবতী হয় তাহলে তো প্রচুর দাম। সব তার মানেই হল যে এই যুগে সব থেকে যে শ্রেষ্ঠ সম্পদ আছে তার থেকে বেশি সম্পদ আপনি লাভ করবেন, অবশ্য আখেরাতের সম্পদ। সেটা কি? যে আপনার দ্বারা যদি একটা মানুষ হেদায়েত পায়, যদি আপনি আপনার জামাইকে হেদায়েত করতে পারতেন, তাহলে পরে বুঝতেই পাচ্ছেন যে আপনি এই লাল উট অপেক্ষাও বেশি সম্পদ লাভ করতেন, তবে এখানে না, সেখানে। হ্যাঁ, তিনি আরো বলেন, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান দাআ ইলা হুদা কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরি মান তাবিআহ, যে ব্যক্তি কাউকে হেদায়েতের দিকে আহ্বান করে তার ওই ব্যক্তির ন্যায় নেকি হয় যে তার আহ্বানে সাড়া দিয়ে আমল করে। আপনি একটা লোককে নামাজি বানালেন, নামাজ পড়ত না, নামাজি বানিয়ে দিলেন, সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, নামাজ পড়তে যে সব পাবে ওই সব আপনিও পাবেন, কেন? আপনি তাকে নামাজি বানিয়েছেন। বুঝতে পারছেন? যখন আপনি কোন লোককে হেদায়ত করবেন এবং সেই হেদায়তের মাধ্যমে আপনার মাধ্যমে সেই লোকটা সেই কাজ করবে, যে কাজটা করবে সেই কাজের যে স্বভাব পাবে সেই কাজ সেই রকমই স্বভাব ওই পাবে যে যার মাধ্যমে সে হেদায়ত পেয়েছে। এটা ভাবেন না যে তাহলে আপনার বা যে নামাজ পড়ছে তার নামাজ সব কমে যাবে, না না না, সে ঠিক সব পাবে। এই কিছু মানুষ আছে অন্যের কাছে ইফতারি করতে চায় না, সারাদিন রোজা রাখলাম সব ডকে দিয়ে দেব, এরকম বহু বোকা আছে, মনে করে কি যে অন্যের কাছে ইফতারি করলে সবটা ও পেয়ে যায়, না তা না, ও তো পাবে, তুমি যে সবটা পাচ্ছ সারাদিন রোজা রাখে পাবেই, উপরন্তু যে রোজা ইফতারি করাচ্ছে সেও পাবে, তোমার মতোই পাবে, আর তোমার কাছ থেকে একটা বিন্দু পরিমাণ স্বভাব কম করা হবে না, তোমার সব তোমার আছে, তুমি নিজের ঘরে ইফতারি করলে যে স্বভাব পেতে অপরের কাছে ইফতারি করলেও সেই স্বভাব পাবে, কিন্তু বোকা মানুষরা বোঝে না, মানে ওর উপকার করবো কেন, সারাদিন নিজে কষ্ট করলাম আর ওকে স্বভাবটা দিয়ে দেবো, না ভাই তোমার স্বভাব নয়, এটা আল্লাহর ভান্ডারে স্বভাবের কমি নেই, বিশাল ভান্ডার তার, অতএব স্বভাব তুমি পাবে, কিন্তু ও যে স্বভাবটা ও যে ইফতারি করালো তার জন্য সে আলাদা স্বভাব পাবে, এর সাথে কোনো স্বভাব নেই। সেরকমই হেদায়ত করার ব্যাপারও তাই, এ নয় যে যাকে হেদায়ত করা হচ্ছে তার স্বভাব কমানো হবে, না, সে আমল করে যে স্বভাব পাবে হেদায়তকারীও সেই স্বভাব লাভ করবে। দাওয়াতের প্রথম বিষয় হবে তৌহিদ, প্রথম যে বিষয়টি জানা বোঝা বাস্তবায়ন করা ও তার প্রতি দাওয়াত দেওয়া ওয়াজিব তা হল তৌহিদ। এর দলিল কি? এর দলিল ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ ইবনে জাবালকে যখন ইয়ামান পাঠাবার সময়ে কিছু উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে একটা ছিল কি, আউয়ালু মা তাদউহুম ইলাইহি শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম যে জিনিসের দাওয়াত দেবে, যাচ্ছ ইয়ামানে আহলে কিতাবের লোক আছে সেখানে কাফেররা আছে, প্রথম দাওয়াত কিসের দেবে, দরুদ শরীফের ফজিলত, বিসমিল্লাহ শরীফের ফজিলত, নাকি কি, নাকি ইসলামী রাষ্ট্র কায়েম করার ফজিলত, নাকি জিহাদ করার ফজিলত, কি প্রথমে কি বলবে, শাহাদাত আল লা ইলাহা ইল্লাল্লাহ। فَإِنْهُمَا تَعُوكَ لِذَالِكَ যদি তারা তোমার এই দাওয়াত গ্রহণ করে নেয়, فَأَعْلِمْهُمْ তাহলে জানাও, এবার দ্বিতীয় ধাপ, প্রথম ধাপ কি হলো তাওহীদ, দ্বিতীয় ধাপ কি হলো, হ্যাঁ এবারে ইন্না আল্লাহ ফরাদা আলাইহিম খামসা সালাওয়াত, আল্লাহ তাআলা তাদের উপরে পাঁচ ওয়াক্তের নামাজ ফরজ করেছেন, আগে ওইটা, আর যদি শিরিক থেকে মুক্ত হলো না, শিরিক মুক্ত হলো না, শিরিক বর্জন করলো না, আচ্ছা ঠিক আছে ওটা পরে করো, আগে নামাজ পড়ো, না ওসব কথা বললে হবে না, ফেতনা হবে, শিরিক ছাড়া বলা হবে না, মাজারে যেও না এটা বলা হবে না, ফেতনা হয়ে যাবে, নামাজটা পড়ো, কোন কথা হলো, শিরিক মুক্ত না হলে নামাজ কোন কাজে দেবে, কোন কাজে দেবে না। সুতরাং মুয়াজ ইবনে জাবালের এই হাদিস থেকে আমরা বুঝতে পারি দাওয়াতের প্রথম ধাপ হবে কি, লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের প্রতি আহ্বানের কতিপয় মাধ্যম। এখানে কিছু মাধ্যম উল্লেখ করা হচ্ছে যা সকলের জন্য উপযোগী এবং তা বেশি কষ্টসাধ্য নয়, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। তাওহীদের প্রতি আহ্বানকারী বই পুস্তক ও প্রচারপত্র ছাপা ও বিতরণ করা, কিভাবে তাওহীদের দিকে মানুষকে আহ্বান করবেন, কি বললাম প্রথমে, তাওহীদের দিকে আহ্বানকারী বই পুস্তক বা লিফলেট ইত্যাদি ছাপা এবং বিতরণ করা, তৌহিদ ও আকিদা বিষয়ক বই পুস্তক ছাপা ও প্রচার করতে সহযোগিতা করার ব্যাপারে বিত্তশালী ব্যবসায়ীদের সাথে কথা বলা, আপনার গ্রামে আপনার শহরে আপনার দেশে যে বড় বড় লোক আছে আপনার আত্মীয়দের মধ্যে যারা আমেরিকায় থাকে বিদেশে থাকে অনেক টাকা কামায়, তারা দেখবেন পার্টিতে মোটা মোটা টাকা চাঁদা দিচ্ছে, তারপরে কোন কত রকম দিচ্ছে, আপনি তাকে গিয়ে বলবেন ভাইজান আপনি তো করছেন, আপনি বহু টাকা খরচ করেন, তো যদি আল্লাহর রাস্তায় কিছু করতেন, এইভাবে বলে তাকে যদি আপনি বলতে পারেন যে কিছু টাকা আমাদেরকে দেন যাতে করে আমরা তৌহিদমূলক এই সেই বই ক্যাসেট সিডি, যেমন অনেক ভাই করছেন, অনেক ভাই আপনারা শুনেছেন, শহীদ মিজি বলে এক লোক ছিল এখানে, সে এখন দেশে এইভাবে এসে নিয়ে কাজ করছে, তারা আমেরিকা তো বড় বড় আত্মীয় আছে, তো তাদের কাছ থেকে তাদেরকে আহ্বান করে নিয়ে বা পেয়েছে না পেয়েছে জানি না, তবে কাজ চালিয়ে যাচ্ছে, বিশেষ করে পিস টিভি রেখে, অবশ্য পিস টিভি বন্ধ করার দাবি উঠেছে বাংলাদেশে, পিস টিভি বন্ধ করে দাও না হলে ওদের গদি টিকবে না, যাই হোক, তো যদি আপনি পারেন ব্যবসায়ীদের সাথে কথা বলে এই খরচ জোগাড় করে আপনি তৌহিদমূলক বই পুস্তক ক্যাসেট সিডি ইত্যাদি প্রচার করবেন, তৌহিদের উপর আলোকপাত করে তৌহিদ বর্ণনা করে এবং তার দিকে দাওয়াত দেয় এমন অডিও সিডিও ভিডিও ক্যাসেট বিতরণ করা, একই হলে প্রায় সামর্থ্য থাকবে তৌহিদ বিষয়ে বক্তৃতা ওয়াজ নসিহত খোতবা দর্শ দেওয়া। যদি পারেন আপনি যে চারটে করে কথা বলতে পারেন, আপনি আপনার পাড়াতে আপনার ঘরে আপনার মসজিদে যদি পারেন আস্তে আস্তে আস্তে আস্তে মহল্লায় অথবা তৌহিদ বিশেষজ্ঞ আলেম ও দায়ীর মাধ্যমে যে সে কাজ সম্পাদন করা, কিংবা যদি আপনি নিজে না পারেন তো দাওয়াত দেবেন যে তৌহিদ সম্পর্কে বলবে সেই রকম লোক নিয়ে এসে আপনি মানুষের মাঝে প্রচার চালাবেন। বাড়িতে পরিবার পরিজনকে তাওহীদের মূল নীতি শিক্ষা দেওয়া, আকিদার বই পুস্তক পড়তে দেওয়া এবং এর জন্য পুরস্কার অনুপ্রেরণা সৃষ্টিকারী বিষয় ও বস্তু বরাদ্দ করা। দেশে যখন যাবেন তখন চকলেট খেজুর বাদ দিয়ে যদি তৌহিদের একটা বই নিয়ে যেতে পারেন এবং আপনার পরিবারের কাউকে উপহার দিতে পারেন তো সব থেকে শ্রেষ্ঠ উপহার খেজুর না, সব থেকে শ্রেষ্ঠ উপহার আমার দেশে বলে আরবে তেঁতুল নিয়ে আসুনি। তেঁতুল আরবে তেঁতুল আছে নাকি? হ্যাঁ, তেঁতুল গাছ দেখেছেন আরবে? তাহলে তেঁতুলটা তেঁতুলের প্রসিদ্ধ হলো কি করে? ওই যে হাজিরা অভ্যেস বানিয়ে দিয়েছে দুটো জিনিস, খেজুর আর ও তো জমজমের পানি বটেই, কিন্তু খেজুর আর তেঁতুল। হ্যাঁ, খেজুর আর তেঁতুল, তামারিন। তামারিন মানে কি? তেঁতুল। দেখেন তামার মানে হচ্ছে খেজুর। এবার খেজুরের কাছাকাছি যখন এরা ইন্ডিয়াতে গেল ইংরেজরা তখন তামার থেকে তামারিন, ওইটাকে তেঁতুলটাকে কি বলে দিল? তামারিন, তামারের মতো আর কি। এই জন্য দুটো জিনিস কাছাকাছি, খেজুর আর তেঁতুল। হাজিরা গো গো খেজুর তেঁতুল নিয়ে এসছ? প্রথমেই আমরা যখন প্রথম প্রথম গেছি আমরাও নিয়ে গেছি খেজুর তেঁতুল, লম্বা লম্বা তেঁতুল। আমরাও ভাবতাম যে আরবের তেঁতুল, কিন্তু আরবে কোথা জানি না কোথেকে আসে। আরবে বলতে সৌদি আরবে নাই, জানি না মিশর কিংবা লিবানন নাকি সিরিয়া থেকে কোথেকে আসছে লম্বা, অবশ্য আমাদের দেশের না, কারণ লম্বা লম্বা তেঁতুল এবং মিষ্টি লাগে। তো এসব বাদ দিয়ে যদি একটা বই নিয়ে যেতে পারেন তৌহিদের বই, বহু টাকা পাঠাচ্ছেন, লাখ লাখ টাকা পাঠাচ্ছেন, অনেকে মাসে লাখ টাকা পাঠাচ্ছেন, কিন্তু দুই রিয়ালের কিংবা তিন রিয়ালের যদি একটা বই পাঠাতে পারেন তাহলে পরে নিশ্চয়ই এটাই আপনার কাজে দেবে এবং সেই কাজের মাধ্যমে আপনি ল্যাকজেস গাড়ির থেকেও ভালো পুরস্কার পাবেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে আপনি এর দ্বারা সম্মান পাবেন। অতএব খেয়াল রাখবেন যে কিভাবে তৌহিদ প্রচার করা যায়। অবশ্য এই বিষয়ে বই পুস্তক আছে, অনেক বই পুস্তক আছে, সেগুলো বাংলাও হয়েছে। এখানে কয়েকটা উদাহরণ দেওয়া হয়েছে। ফিকহে আকবর, ফিকহে আকবর বইটা কার জানেন? ফিকহে আকবর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এই বই আকিদার বই, এই বইটা বাংলা হয়ে গেছে, এটাও আপনি পড়তে পারেন। তারপরে এখানে আরবের আরবিতে উসুল সালাসা আল কাওয়ায়েদুল আরবা কাশফুস সুবহাত কিতাবুত তাওহীদ, তারপরে মাজমুআতু তাওহীদ নাজদিয়া ফাতহুল মাজিদ তাফসির আজিজুল হামিদ, তারপরে মারিজুল কবুল আলামুস সুন্নাতিল মানসুরা, এগুলো সব আরবি বই অবশ্য, এগুলো অনেক অধিকাংশ বাংলা হয়ে গেছে। আমাদের অফিসেই কিতাবুত তাওহীদ আছে এবং তাওহীদ কৌমুদী ও সেখানে ছাপেনি, তারপরে ফিরকা নাজিয়া, সমস্ত বই আছে তাওহীদের উপরে আকীদার উপরে, সেগুলো আপনারা পড়েন এবং বাড়ির জন্য পাঠান। যেহেতু আল্লাহ তাআলা বলেন হে আল্লাহ জানা আমানু কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারান, নিজেকে বাঁচাও আর নিজে বাঁচলেই চাচার কি বলে, নিজে বাঁচলে বাপের নাম না, তা না, চাচা আপন জান বাঁচা না, নিজেকেও বাঁচতে হবে এবং অপরকেও বাঁচাতে হবে। পরিবার পরিজনকে বাঁচাও, কোথেকে বাঁচাও? নারা, জাহান্নাম থেকে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এই জাহান্নামের ইন্ধন হল মানুষ এবং পাথর, ওই কাফের মানুষ, অবিশ্বাসী মানুষ, নাস্তিক মানুষ, মুশরিক মানুষ, মুনাফিক মানুষ, এরা হচ্ছে ইন্ধন। জ্বলতে থাকবে, জ্বলতে থাকবে। কেমন জ্বলতে থাকবে? যেমন সূর্য জ্বলছে, দেখছেন আপনারা সূর্যে কি এমন গ্যাস আছে না কি এমন তেল আছে যে এখনো জ্বলছে, কোটি কোটি বছর থেকে জ্বলছে। আর সেই সূর্য হল আমাদের এই সৌরজগতের প্রাণ, সূর্য আছে বলে আমরা বেঁচে আছি, তাই না? সেই সূর্য জ্বলতে আছে, জ্বলছে, জ্বলছে, জ্বলছে, জ্বলছে, কত কাঠ জ্বলবে আল্লাহ তাআলার ইচ্ছা মতো জ্বলবে। জাহান নামে ওই মানুষরাই জ্বলবে, চিরকাল জ্বলবে, অনন্তকাল জ্বলবে, যার কোনো শেষ নেই। ততকাল ওই মানুষরা, কাফেররা এবং নাস্তিকরা জ্বলবে। সুতরাং নিজেকে বাঁচাও সেই জাহান নাম থেকে, আর নিজ পরিজন পরিবার কে বাঁচাও। খবরদার ভেবো না যে নিজে বাঁচলেই হবে, নিজের চরকায় তেল দাও, না খবরদার না। তার কারণ যদি আপনি অপরকে না বাঁচান তো তাকে না বাঁচানোর জন্য আপনাকে কি করা হবে, আপনাকে দায়ী করা হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। ওসল্লাহ নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।